আল্লাহতে চার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে চার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরি অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। তার মুখে শুনি তৌহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। তার মুখে শুনি তৌহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে চার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে শোকে জিহাদে সে নির্ভীক, এসে কুরবানি দিত প্রাণ হায় আজ তারা মাঘে ভীক। স্ত্রী পুত্রে আল্লাহরে শোকে জিহাদে সে নির্ভীক, এসে কুরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগি ভি। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে চার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আমাদেরকে আমাদের কর্তব্য বলে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, কিতাব অবতীর্ণ করার মাধ্যমে। সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জীবন ধারণের জন্য কি করতে হবে, কিভাবে আমাদেরকে বাঁচতে হবে তা শিখিয়েছেন। পৃথিবী এই মাটিকে খাদ্য সম্ভারে সমৃদ্ধ করেছেন, অবশ্য তাতে এমন কিছু খাদ্য দিয়েছেন যেগুলো অখাদ্য, যেগুলো খেলে মানুষের ক্ষতি হয়। আর সে ক্ষতির কথাও তিনি নবী রাসূলদের মাধ্যমে বলে দিয়েছেন। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সেই ক্ষতি সম্পর্কে সতর্ক করে গেছেন। কোনটা খাদ্য, কোনটা অখাদ্য, কোনটা উপাদেয়, কোনটা অনুপাদেয় তিনি বলে গেছেন। আজকে এই সভাতে আপনাদেরকে একটা খাদ্য সম্পর্কে কিছু শোনাবো, যে খাদ্যটা মানুষের অনেক মানুষে খায়, সব মানুষে খায় না, অনেক মানুষে খায়, কিন্তু আর আসলে সেটা অখাদ্য, আসলে সেটা অনুপাদে। আর সেটা হচ্ছে ঠিক খাবারও নয়, যদিও আমরা খাওয়া বলি, সেটা হচ্ছে পান করা। অথচ ঠিক পান করাও নয়, পানি যেমন পান করা হয়, শরবত যেমন পান করা হয়, জুস যেমন পান করা হয় এবং তা পেটে গিয়ে স্থায়িত্ব লাভ করে, এ পান করা কিন্তু এই পান পেটে গিয়ে স্থায়িত্ব লাভ করে না, ভিতরে যায়, কিছুক্ষণের মধ্যে আবার বাইরে চলে আসে। আপনারা বুঝতে পারছেন সে পানটা কি পান? ধূমপান। ধূমপানে ধোঁয়া, ধোঁয়া পান, এটা আসলে কি পান? পান নয়, পান হচ্ছে পানীয়, পানি জাতীয় কিছু, এটা পানি জাতীয় নয়, এটা গ্যাস জাতীয়। সেই গ্যাস যেমন আমাদের অক্সিজেন নাকের মধ্যে যাচ্ছে আর ফিরে আসছে, অক্সিজেন হয়ে ঢুকছে, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে আসছে, তেমনি এই ধোঁয়া, তামাকের ধোঁয়া আমাদের শরীরের ভিতরে ঢুকছে, ফুসফুসের ভিতরে ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে আসছে। এর কি স্থায়িত্ব আছে ভিতরে? না। তবে একটা জিনিসের স্থায়িত্ব আছে, কিসের স্থায়িত্ব আছে এবং তাতে মানুষের ক্ষতি হয় সেই সম্পর্কে দু চারটি কথা আপনাদেরকে বলবো, আশা করি আপনার ধৈর্য সহকারে শুনবেন। হিজরির 10 শতাব্দীতে প্রাদুর্ভূত বিড়ি সিগারেট প্রথম কখন সৃষ্টি হয়, কখন আসে? হিজরির 10 শতাব্দীতে, যখনই এই জিনিস সমাজে প্রচলিত হয়, সমাজের মাঝে দেখা যায় যে হ্যাঁ ধোঁয়া চলছে, ধোঁয়া ছাড়ছে লোকে, তখনই তখনকার ওলামাগণ এই জিনিসটাকে হারাম ঘোষণা করেন, মুসলমানদেরকে সতর্ক করেন, কিন্তু মুসলমানরা সতর্ক হয়নি। কিছু এক শ্রেণীর আলেমের জন্য, যারা নিজেদের স্বার্থে এটাকে হারাম বলতে পারেন, বলেছে কি মাকরু, তার নয় মাকরু মানে কি খাওয়া চলে তবে না খাওয়াটাই ভালো, এই বলে হারাম করে। তারা জলটা খায়, কারণ বিষ এটা খারাপ বলতে, জলটাকে হারাম বলতে হবে, ভুল ব্যবহার করে, হ্যাঁ এটা কথা খৈনি ব্যবহার করে, এই যে গালি ব্যবহার করে, এই যে এতগুলো জিনিস, এই জিনিসগুলো সব একই পর্যায়ে হারাম। অথচ তারা নিজের সাথে হারাম বলতে পারেনি, মাকরুহ বলেছে, ছেড়ে দেওয়া ভালো, তবে খাওয়া চলে আর কি। এই শ্রেণীর মুখ থেকে ডাল দেওয়ার ফতোয়া, মুখ থেকে ডাল দেওয়ার ফতোয়া চালু হয়েছে, তা ছিল, এখনো আছে, এই জন্য এখনো পর্যন্ত সেটাকে পরিষ্কার ভাবে হারাম ঘোষণা করা যায়নি। এখনো পর্যন্ত আপনারা জানেন, বলব পরে ইনশাআল্লাহ, কেন হারাম ঘোষণা করা হয়নি, মানুষ কেন মানছে না ইত্যাদি। কিন্তু হারাম যে বলছি আমরা, সৌদি আরবে সব ওলামায় কি বলছেন, হারাম। বড় বড় আরেক যারা আছেন তারা কোনদিন হারাম বলেন না বা মাকরুহ বলেন না, কি বলেন, হারাম। আপনারা জানেন এই যে ইয়ামানে দেখেছে এক শ্রেণীর পাতা খাওয়া, আমার দেশে পান খায় তাই না, ইয়ামানে পাতা খায়, ওই পাতা আমাদের পানের মধ্যে চিবিয়ে চিবিয়ে খায়, এটা কিন্তু ওই জাতীয় পানের ভিতরে জ্বরটা, পানটা বলছি না, পানের ভিতরে জ্বরটা, এই জিনিসটাও একই পর্যায়ে। তামাকের পাতা, তামাক গাড়ি, এগুলো যে গাছ থেকে হয়, সেই গাছে হচ্ছে যারা চাষ করে সেই গাছে কিন্তু বেড়া লাগে না, আমাদের দেশে সবজি চাষ করতে গেলে বেড়া দিতে হয়, কিন্তু এই জাতীয় তামাক জাতীয় কিছু চাষ করতে গেলে বেড়া লাগে না। কেন, এক আলেম বলছেন, বাংলাদেশের এক আলেম বলছেন, বেড়া বাড়াতে গেলাম মাটির দিকে, তো দেখলাম বহু জমিতে বেড়া দেওয়া আছে, আর এক শ্রেণীর গাছ হয়েছে বেশ সুন্দর সুন্দর, অথচ তাদের কোনো বেড়া নেই। আমি জিজ্ঞেস করলাম একজন চাষি কে, যে ভাই এইগুলো বেড়া রয়েছে এই গাছটা, তা এই যে এই ক্ষেত্রে আমরা এই জমিটা বেড়া নাই কেন, বলছে হুদু ওইগুলো আসলে ছাগল গরুতে খেয়ে নেয়, আর এই গাছগুলো ছাগল গরুতে খায় না, বলছে কিসে খায়, শুয়োরে খায় নাকি, বলছে না শুয়োরেও খায় না, তাহলে গাধায় খায় না, ঘোড়ায় খায় না, উঠে খায় না, খায় কে, মানুষে, গরু ছাগলে খায় নাকি, খায় মানুষে খায়, এই জন্যই তো বেড়া দিতে হয়। বুঝতেই পারছেন, এমন জাতীয় গাছ, তামাক গাছ, এই গাছ গরু ছাগলে খায় না বলে বেড়া দিতে হয় না, মানুষে খায়। জিনিসটা হারাম, হারাম বললে তার দলিল লাগে তাই না, যখন বলবো কিছু ফরজ, ফরজে দলিল লাগবে, সেমনি কোনো জিনিস হারাম বলতে গেলে হারামের দলিল লাগবে। হুজুররা যারা বলেছেন মাকরুহ, তারা বলছেন স্পষ্ট কোন দলিল নেই, আদেশ করে দেখাতে পারবেন, আছে তাই বলছেন যে দলিল নেই, আমরা দেখব তার দলিল কি কি, মোটামুটি একটা পরিসংখ্যান। নম্বর এক, যেহেতু এই শ্রেণী তামাক জাতীয় জিনিস মানুষকে নেশাগ্রস্ত ও অজ্ঞান করে ফেলে, দেখেন নেশা হচ্ছে দুই প্রকার আমাদের বাংলাতে, নেশা হচ্ছে দুই প্রকার, এক নেশা হচ্ছে কি, অভ্যেস, যে খেলে আর ছাড়তে পারবেন না, শুরু করলে আর ছাড়তে পারবেন না, বিড়ি মদ ইত্যাদি এগুলো এরকমই, বিড়ি খাওয়া যে ধরবে সে আর সহজে ছাড়তে পারবে না। আর দ্বিতীয় হাদিসে যে নিষেধটা এসেছে সেই নিষেধটা হচ্ছে কি, লহুরু তাহলে ভাত খাওয়া নেশা, বাঙালিতে ভাত না ছাড়া চলবে না, রুটি খাইতে বলবে না ভাত চাই, তাহলে এটাও নেশা না, ওই নেশা উদ্দেশ্য নয়, ভাত খেলেও নেশা হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। নেশা কিভাবে, মানুষ খেলে পরে মানুষের কি হয়, মাথা ধরে, বেশি খেলে মানুষ অজ্ঞান হয়ে যায়, এই হচ্ছে নেশা, মাদকতা। হ্যাঁ, মদ খেয়ে যেমন মাদকতা আসে, তেমনি এই তামাক জাতীয় এই সমস্ত গাছ বা গাছের পাতা কিংবা মদ যাই হোক বীজ খেলে পরে যে মাদকতা আসে, নেশা আসে, মানুষের জ্ঞান শূন্যতা আছে, মাথা ঘোরে, এই নেশা।